ভক্তিস্তয়ী স্থিরতরা ভগবান যদিষা দৈবেন ফলতি হৃদয়ে দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতি আসমান ধর্মার্থ কামগতয়ো সময়ো প্রতীক্ষা ধর্মার্থ কামগতয়ো সময়ো প্রতীক্ষা। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমাদের সম্মুখে যদি কোনো রক্ষাকর্তা না থাকে, চারিদিক থেকে মায়া আমাদের আক্রমণ করবে, আমরা অসহায় অবস্থায় উন্নীত হব। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যদি আমাদের কোনো রক্ষাকর্তা না আমাদের সম্মুখে না থাকে, তাহলে আমাদের খুব শীঘ্রই চারিদিক থেকে মায়া আক্রমণ করবে এবং আমরা একটা অসহায় অবস্থায় উন্নীত হব। আমাদের রক্ষাকর্তা কে? আমাদের রক্ষাকর্তা কে হতে পারেন? আমাদের রক্ষাকর্তা একমাত্র গুরু বৈষ্ণব। আমাদের রক্ষাকর্তা গুরু বৈষ্ণব ছাড়া আর কেউ হতে পারেন না। আর যদি বলেন ভগবান রক্ষাকর্তা, তাহলে সেখানে একটাই কথা, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয়। বৈষ্ণবের আবেদন ছাড়া ভগবান যে অপ্রাকৃত অবস্থায় থাকেন, বদ্ধজীবের কোনো সারা ভগবান শ্রীকৃষ্ণের কর্ণগোচর হবে না, হয় না। জীবগোস্বামী বা সিদ্ধান্ত লিখেছেন, যার জন্য গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সমস্ত সমাধান, তৎপ্রকাশ এবং তৎশক্তি ইত্যাদির মাধ্যমে ভগবান এই জগতের যা কিছু কষ্ট সমাধান করেন। জগতের লোকে যেটাকে কষ্ট দুঃখ বলে মনে করেন, সেই কষ্ট দুঃখটাকে বলা হয় অজ্ঞান। আর যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, অজ্ঞানটা হচ্ছে মায়া। অর্থাৎ এক কথায় আমার বক্তব্য এই যে, যেখানে তুলসীদাসজি বলেছেন রবি রজনী নাহি মিলে একঠাম, একই সঙ্গে সূর্য আছে অথচ অন্ধকার, এটা হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনারা প্রার্থনা করেন, সেটা গুরু বৈষ্ণবের মাধ্যমেই সেখানে গিয়ে পৌঁছায়। সূর্যের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি কি কোনোদিন অন্ধকার দেখেছেন? কোনোদিন অন্ধকার বলে কোনো বস্তু জানেন? সূর্য বলবেন, আমি তো অন্ধকার জানি না, আমি চিরকাল আলোই জানি। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দময়, সচ্চিদানন্দময় ভগবান, তিনি এই জগতের যে সুখ দুঃখ, যেটা আপনাকে দুঃখ মনে করেন, ভগবান কেন দেখল না আমার এই কষ্ট, ভগবানকে ভজন করব না, এ ধরনের অভিমান আপনাদের আসে। প্রথম বক্তব্যই হলো, আপনারা যেটাকে সুখ দুঃখ বলে বোধ করেন, সেটা আদৌ সুখ দুঃখ নয়, তার কোনো তত্ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই। মূল বক্তব্যে আমি আসি, বেশি কথা বলার সময় নাই। ঘটনা হলো এই যে, শ্রী সনাতন গোস্বামী পাদ সম্বন্ধে শ্রীল মহাপ্রভু জানিয়েছেন, জগদানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বারবার, শেষে যখন প্রভু রাজি হয়েছিলেন, তখন একটা কথা বলেছিলেন যে তুমি বৃন্দাবনে যাবে, কিন্তু সর্বক্ষণ তুমি সনাতনের সঙ্গ এক মুহূর্ত ছাড়বে না, এক পলভর তুমি সনাতনের সঙ্গ ছেড়ো না। এই যে সিদ্ধান্ত, এর দ্বারা আমরা গৌড়ীয় মঠের, গৌড়ীয় সম্প্রদায়ের যে সংরক্ষক আচার্য, বাণী বৈভবের যিনি সংরক্ষণকর্তা মূল, সেই স্বরূপ গোসাঁয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানতে পেরেছি ধীরে ধীরে গুরুবর্গের মাধ্যমে এইসব সিদ্ধান্ত। সেখানে বলছেন এই সনাতন গোসাইকে সম্বন্ধ জ্ঞানের আচার্য মনে করা হয়। ছিল সনাতন গোসাই হলেন সম্বন্ধ জ্ঞানের আচার্য। তার জন্য সম্বন্ধ জ্ঞানের আচার্যকে বিন্দু মাত্র ছাড়তে নিষেধ করেছেন। কাকে? জগদানন্দ পণ্ডিতকে, নিজ পার্শ্ব। জগদানন্দ পণ্ডিত সনাতনের সঙ্গ ছাড়েন নাই। আর আমরা দেখেছি ছিল বিষ্ণু গোস্বামী মহারাজের কথা আমরা জানি, তিনি তার গুরুদেব বলে দিয়েছেন ছিল বামন গোস্বামী মহারাজকে। আর আশ্চর্য একটা বিষয় দেখা গেল, তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বামন গোস্বামী মহারাজের যত সিদ্ধান্ত, আচার, আদর্শ, নিষ্ঠা সমস্তগুলোকে ইন টোটো নিজের জীবনে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সাক্ষাৎ গুরুদেবী মনে করতেন। গুরু দর্শনের বেদান্ত সমিতিতে এক চরম দৃষ্টান্ত ছিল বিষ্ণু গোস্বামী মহারাজ ছিল বামন গোস্বামী মহারাজকে নো আদার দেন কেশব গোস্বামী মহারাজ। কেশব গোস্বামী মহারাজ ছাড়া অন্য একজন বসেছেন এটা ভাবতেন না, যার জন্য তার জীবনে চরম সাকসেস এলো। ভজন জীবনের যে গুপ্ততম রহস্য, সেই সম্বন্ধে আমি সামান্য কয়েকটা কথা বলবো। একদিনের মধ্যে অন্য অন্য দিক আলোচনা করলে হবে না, বিভিন্ন একটা একটা দিক আছে, কালকে অন্য দিক আলোচনা করা হবে। আমাকে অনেকেই ব্রহ্মচারীবৃন্দ বা অনেক সন্ন্যাসী, কেউ ফোনেতে কেউ বাই ডাইরেক্ট সরাসরি দেখা হলে আমাকে প্রশ্ন করেছিলেন, মহারাজ প্রভুপাদ যে বৈষ্ণব কে লিখেছিলেন তার মধ্যে একটা কথা আমরা বুঝতে পারছি না। আমি বাকি কথা বুঝতে পেরেছো? মানে বাকি কথা বুঝতে পারিনি, তবে এটা বিশেষভাবে বুঝতে পারছি না। প্রভুপাদের কথা অনেক গুপ্ত। কোন কথা বলছেন? সে দুটি কথা ভুল না সর্বদা, কর উচ্চ স্বরে সদা হরিনাম রব। এর মানে কি? এ দুটি কথা ভুল না সর্বথা, এই দুটি কথা কি কথা আমরা তো বুঝতে পারছি না। আমি তখন তাদেরকে আলোচনা করতে অনুরোধ করলাম, কোনো মহাজন যখন যে কথা বলবেন তার পূর্বাপর করিয়া বিচার, অর্থাৎ তিনি তার আগে কি বলেছেন এবং পরে কি বলেছেন, এই দুটো তোমরা যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে অন্তর থেকে বিচার করতে বসো, আমার নিশ্চিত বিশ্বাস সপ্রকাশ প্রভুপাদ সপ্রকাশ বাণী, আর আমিও যদি সেই সপ্রকাশ গুরু বৈষ্ণব চরণে শরণাগতি হয়ে থাকি, শরণাগত হয়ে থাকি, তাহলে এই সপ্রকাশ বস্তু আমার কাছে প্রকাশিত হবেনই হবেন, এ দৃঢ় বিশ্বাস। তার আগের লাইনে কি আছে, আগের স্ট্যাঞ্জাতে তিনি কী লিখেছেন, বলেছেন প্রভু সনাতনে পরম যতনে শিক্ষা দিল যাহা, হ্যাঁ চিন্ত সেসব। তাহলে এবার বিচার করো, তাহলে প্রথমে তিনি প্রথম লাইনে বলছেন প্রভু সনাতনে পরম যতনে যে শিক্ষাগুলো দিলেন সেটা আমাকে বলছেন, আমার মতো গাধাকে বলছে তুমি গুরু বৈষ্ণব আনুগত্যে এটা বিচার করো। বিচার করলে গুরুপাদ পদ্ম বলতেন, যে ব্যক্তি জীবনে সনাতন শিক্ষা অনুভব করে নাই তার জীবনের কোনো কিছুই সম্ভব নয়, এক বিন্দু বিসর্গ ভজনের কোনো রিয়ালাইজেশন সম্ভব হয় না। এটা হচ্ছে বেসিক পয়েন্ট, যার জন্য প্রভুপাদ বলতেন সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি ছাড়া যার জীবনে সম্বন্ধ জ্ঞান হয় নাই গুরু বৈষ্ণবের সঙ্গে, তার ভজনের কোনো রকম কোনো শুরুয়াত হয় নাই, তার ভজন শুরুই হয়নি, তার ভজন শুরুই হয়নি। সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি হওয়ার পর, সম্বন্ধ জ্ঞান জানার পর, তখন ভজন আমার কিভাবে করব না করব সেটা অবিদেয় বৃত্তির কথা আসে। আর অবিদেয় যদি সঠিক পরিমাণে সুন্দরভাবে যাজিত হয় তাহলে প্রয়োজন, অর্থাৎ অবিদেয়ের পরে আমার কি প্রাপ্তির জন্য আমি ভজন করছি, আমার মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেটা আমার সম্পূর্ণ হবে। এই যে এত বড় একজন শিক্ষিত, শুধু জড়জগতের শিক্ষিত তিনি নয়, আমার মতো শিক্ষিত তিনি নন, তিনি গুরু বৈষ্ণবের শিক্ষায় এত বড় শিক্ষিত ছিলেন, যাকে আমার দেখতে খুব অসুবিধে হয়, আমার এই যে নিচু দর্শন, আমাকে আজকে আপনারা বলছেন তার সম্বন্ধে কিছু বলুন, আজকে আমার এই নিচু দর্শন নিয়ে আমি তার মতো এই অপ্রাকৃত শিক্ষিত, অপ্রাকৃত জগতের শিক্ষায় শিক্ষিত এই এত বড় একজন মহাপুরুষ বড় হাসি লাগছে আমার, বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, কেউ জানতে পারেন না। এই যে এত বড় একজন বৈষ্ণব লুকিয়েছিলেন, সে যে কত বড় বৈষ্ণব ছিলেন কেউ অনুভব করতে পারেন। পরম পূজিবাদ ছিল মাধব, পরম পূজিবাদ ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের একজন শিষ্য ছিলেন, তিনি পড়াশোনায় জানতেন না, এরকমভাবে সই দিতেন এরকম। আর সামনে চৈতন্য ভগবান চৈতন্য চরিতামৃত খোলা থাকতো, গুরু কৃপা এমন পেয়েছিলেন, অনর্গল কথা বলতেন, কেউ জানেনই না যে উনি সই করতেও জানেন না, একটা অক্ষরও জানেন না, এত সুন্দর হরিকথা বলতেন। আর বাদবাকি যারা আছেন শিষ্য তারা বলতেন ও পরম স্বতন্ত্র, ওকে গুরুদেব কোনোরকমভাবে প্রশ্রয় দেবেন না। শেষে যখন গুরুদেব সন্ন্যাস দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, বললেন গুরুদেব ওকে সন্ন্যাস একদম দেবেন না, ও তো দেখছেন কীরকম অবস্থা স্বতন্ত্র। গুরুদেব তখন চুপ করে গম্ভীর হয়ে বললেন, দেখো ওকে যদি আমি সন্ন্যাস না দিই তাহলে ভগবান আমায় ক্ষমা করবেন না। বলেন কি, এত বড় একজন মহাপুরুষ তিনি বলছেন ওকে যদি আমি সন্ন্যাস না দিই ভগবান আমায় ক্ষমা করবেন না। এবার বুঝে দেখুন, কেউ তাকে জানতে পারেনি। যখন তিনি দেহ ছাড়বেন তখন কেশব প্রভু বলে একজন প্রভুপাদের শিষ্য, তিনি ওখানে গেছেন তার কিছুদিন আগে, তার পরিস্থিতিটা দেখে আসামি তিনি ছিলেন, আসামের ভক্ত ছিলেন, তিনি বললেন গোবিন্দ মহারাজ আমাদের বৃন্দাবনে ছিলেন, তার সঙ্গে গোবিন্দর সঙ্গে আলোচনা, গোবিন্দ এই যে ভেতরে গুপ্তভাবে যে সিদ্ধ হয়ে গেছে আমরা জানতে পারিনি, এই যে ভেতরে ভেতরে সিদ্ধ হয়ে গেছে আমরা জানতে পারিনি, এর বিরাট অবস্থা, দেখলে মনে হয় শিক্ষিত নয় কিছু নয়, তার ভগবানের প্রতি প্রীতি, গুরু বৈষ্ণবের প্রীতি, ভজনের স্ট্যান্ডার্ড, ভজনের একটা লক্ষণ দেখি, কিছু লক্ষণ আছে, অনেক লক্ষণ, ততস্থা লক্ষণ এবং স্বরূপ লক্ষণ এগুলো সব আছে, অনেক বিচার করার বিষয়, এগুলো একটা দুটো কথায় সম্পন্ন হয় না। তথাপি একটা উদাহরণ আপনাদের কাছে আমি প্রস্তুত করছি, যেটা রূপ গোস্বামীপাদ বলেছেন এবং আমাদের মহাজনগণ জানিয়ে গেছেন, একজন ব্যক্তির মধ্যে যিনি ভজনে এসছেন তার মধ্যে যদি দেখেন বৈষ্ণবের পুরোপুরি ২৫টা গুণ পরিপূর্ণরূপে বিরাজমান, বোঝা গেল কি বৈষ্ণবের যে ২৬টা গুণ আছে, আউট অফ দ্যাট ২৬টা গুণের মধ্যে ২৫টা গুণ তার মধ্যে ভরপুর মোটামুটি পরিপূর্ণরূপে আছে, কিন্তু একটা গুণ যদি না থাকে তার ওই ২৫টা গুণকে অপ্রাকৃত গুণ বলে স্বীকৃতি দেওয়া হয় না। আমার কথাটার মানে বোঝা গেল কি না জানি না আপনাদের, যদি ২৫টা গুণ তার মধ্যে থাকে, যদি একটা গুণ যেটা কৃষ্ণৈক স্মরণ গুণটা যদি তার মধ্যে না থাকে, তার বাকি ২৫টা গুণ তাকে বৈষ্ণব পদে বিভূষিত করতে পারে না, ফেলিওর, দ্যাট ইজ দ্য পিভোটেড কোয়ালিটি, এটাকে বলা হচ্ছে কেন্দ্রবিন্দু, এই কৃষ্ণৈক স্মরণ এই গুণটাকে বলে কেন্দ্রবিন্দু, এটা যদি না থাকে বাদবাকি লক্ষণগুলো দ্বারা কিছু হবে না। তাহলে একজনের মধ্যে যদি ২৬টা গুণ পরিপূর্ণ থাকে তার মধ্যে কৃষ্ণৈক স্মরণ, এটা হচ্ছে কি স্বরূপ লক্ষণ, প্রেম ভালোবাসা কৃষ্ণৈক স্মরণ হয়ে সেবার চরম প্রবৃত্তি, আর বাদবাকি গুণগুলো এগুলো সব হচ্ছে ততস্যা লক্ষণ, এগুলো অনেক বিচার আছে। এখন আমার বক্তব্য হল প্রভুপাদ যে বলেছেন সে দুটি কথা ভুলন সর্বথা কর উচ্চস্বরে হরিনাম নব, সে দুটো কী, দুটো কথা কী? তখন আমি বললাম সম্বন্ধ জ্ঞানের কথা, যেটা সমস্ত শাস্ত্রে এমনকি মহাপ্রভু যেসব জায়গায় প্রচারে গেছিলেন সর্বত্র একটাই কথা বলেছেন, সর্বশাস্ত্র সম্বন্ধ অভিধেয় প্রয়োজনের নির্ণয় করছে, তার সম্বন্ধ কী, অভিধেয় কী, প্রয়োজন কী, আপনারা এইসব মহাজনের আনুগত্যে নিশ্চয়ই আপনারা আলোচনা করেছেন। প্রথমেই প্রভুপাদ ওই কথাটা বলে তার পরের লাইনে এটা বললেন, আমি তখন একটা কথাই ছেড়ে দিলাম যে তামাম দুনিয়ায় যত শাস্ত্র আছে, তামাম এই পৃথিবীতে যত সৎশাস্ত্র আছে, সৎশাস্ত্র যেটাকে গ্রাহ্য করা হয়, যেটাকে অনুমোদন করা যায়, সেই সমস্ত জগতে সৎশাস্ত্র যদি নির্যাস করা হয়, সমস্ত সাহায্য সমস্ত সৎশাস্ত্রকে যদি মন্থন করে আমাকে বলা হয় একটা কথায় বলে দিন ভজন কাকে বলে, যেমন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে বলা হয়েছিল, বাবাজি মহারাজ আপনি যদি দয়া করে বলেন আপনার আমরা ভগবানকে কৃষ্ণকে কি করে পাবো, ভগবানকে প্রাপ্তির কিছু রাস্তা বলে দিন অল্প কথায়, আমরা বেশি বুঝি না। গৌরকিশোর বাবাজি মহারাজ বলেছিলেন, তো তোমরা যেমন বিষয় আশয় স্ত্রী পুত্র পরিবার বিভিন্ন কারণে তোমরা কাঁদো রোদন করো, তোমরা ভগবানের জন্য একটু কেঁদো। এক কথায় শেষ। একটা উত্তর দিয়েছিলেন, তোমরা ভগবানকে প্রাপ্ত হবে ভগবানের জন্য কেঁদো। সেই কথাটাই প্রভুপাদের এখানে আসছে, যেটা কীর্তনেতে আপনারা শুনে থাকেন। আমি জানি না আপনারা গুরু কৃপা যদি না পেয়ে থাকেন তো অনুভব হবে না। সেটা কি? যে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট। এটাই শেষ কথা। সমস্ত শাস্ত্র যদি আমি না পড়ি না জানি, আমি যদি ভাষণ দিতে না জানি, কিচ্ছু যায় আসে না। এই একটা শব্দ আমি যদি জেনে থাকি, এই দুটো কথা দুটো শব্দ, তাহলে আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব। ত্রিশক্ত করে বললাম ব্যাসাসনে বসে, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। এই কথাটা বোঝবার সঙ্গে সঙ্গে আমার ভজন হয়ে যাবে এবং আমি ভগবানকে একশো ভাগ প্রাপ্তি হব। যে কথাটা উপলব্ধি করেছিলাম, আমি ভাষণ দিলাম আপনাদের কাছে, আমি আপনাদের কাছে ভাষণ দিলাম, আমার সে অনুভব আছে কি না আমি জানি না। তিনি আমার কেশ আকর্ষণ করে আজকে এখানে নিয়ে এসছেন, আমার মতো বাচালকে। তিনি বারবার বলেছিলেন আমার সঙ্গে চলুন আপনি। শেষে যখন এখানে এসেছিলাম কুমার গ্রামে, সেখানে উনি গেছিলেন আমার কাছে, দূরে এলেন, আমি অবাক হয়ে গেলাম এরকম ভালোবাসা তার। আমাকে বলল এখনই আমার সঙ্গে চলুন, বেশি দূর নয়। আমি বললাম মহারাজ আপনার কথা আমি রাখব, আমি তো এখন এদের জন্য এসেছি, পরে যাব। আমার কান্না পেয়ে গেল যখন আমি শুনলাম মহারাজের প্রকট থাকতে আমি তার কথাটা মান্য করতে পারলাম না। অবশ্য সিদ্ধান্ত বিচারে আমি কিছু ততটা ভুল করেছি বলে মনে হয় না, কারণ বৈষ্ণব নিত্য জগতে আছেন, কাজে এখনও তিনি দেখছেন আমি তার আজ্ঞা পালনের জন্য এখানে এসেছি। আপনাদের কাছে কোনো ভাষণ দিতে আসিনি, আমার কোনো অনুভব নাই। বড় আশ্চর্যের ব্যাপার, এই মহাপুরুষ আমাকে জোর করে আকর্ষণ করে কৃপা করতে চেয়েছিলেন, তিনি আমার গুরুর কাজ করেছিলেন। কালকে এই ব্যাপারে আপনারা আলোচনা প্রসঙ্গে শুনবেন। আজকে অনেক বক্তা এখানে আছেন, তাদের মুখে আমার শোনবার ইচ্ছা, বড় ভাষণ দেওয়ার ইচ্ছা নাই। কালকে যদি আলোচনা করতে আপনারা আদেশ করেন কালকে কিছু আলোচনা করব। আজকে তার বিরহেতে আমরা অনেক কিছু হারালাম বলে মনে হচ্ছে। এরকম একজন বৈষ্ণব হারাবার সঙ্গে সঙ্গে আমি নিশ্চিত পরিমাণে পৃথিবী দেবী কাঁদছেন আজকে, এরকম বৈষ্ণব ছাড়ার সঙ্গে, যাকে বাইরের লোকে জানতে পারেন নাই, বিশেষ কিছু নাম ডাক তিনি বাইরে করেন নাই, কিন্তু তেজ কত বড় বৈষ্ণব সেটা যার গুরুকৃপে হয়েছে তিনি জানেন। তিনি গুরুর কাজ করলেন, শিক্ষাগুরু তিনি, আমাকে নিত্য জগৎ থেকে কৃপা করুন, আমি যেন বাস্তবিক গুরুচরণে আনুগত্য করতে পারি, বৈষ্ণব চরণে সেবা করতে পারি, এবং যেন ভাষণ আমার মুখে কোনোদিন না বেরোয়, কিছু হরিকথা তাদের কৃপায় যদি স্ফূর্তি হয় হোক, আর সেই কৃপাই সম্বল। তাই তার চরণে কাতর প্রার্থনা করছি তিনি আজ কৃপা করুন। ওয়ান সাকল্প দুর্বশকে বাসিন্দু ভেবেছ পতিতানং পাবনে বৈষ্ণবভ্যো নমো। কালকে যদি সময় হয়, যে শ্লোক শুরু করেছিলাম তার কিছু ব্যাখ্যাও একটু করার ইচ্ছা আছে, আজকে সময় হলো না, অনেক বৈষ্ণব আছেন, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন।